সূরা আল মুমিনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। নিশ্চয় কল্যাণ লাভ করিয়াছে ইমানদার লোকেরা, যাহারা নিজেদের নামাজে ভীতি ও বিনয় অবলম্বন করে। والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। যাহারা বেহুদা কাজ হইতে দূরে থাকে, যাহারা যাকাতের পন্থায় কর্মতৎপর থাকে। والذين هم لفروجهم حافظون। যাহারা নিজেদের লজ্জাস্থানের হিফাজত করে। إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين। নিজেদের স্ত্রীদের এবং দক্ষিণ হস্তের মালিকানাধীন দাসীদের ছাড়া এই ক্ষেত্রে তাহারা ভর্ৎসনা যোগ্য নয়। أمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। অবশ্য যাহারা এই সব ছাড়া অন্য কিছু চাইবে, তাহারাই সীমা লঙ্ঘনকারী হইবে। যাহারা তাহাদের আমানত ও তাহাদের ওয়াদা চুক্তির রক্ষণাবেক্ষণ করে। এবং নিজেদের নামাজ সমূহের পূর্ণ হিফাজত করে। এই লোকেরাই এমন উত্তরাধিকারী যাহারা নিজেদের উত্তরাধিকার হিসাবে ফিরদাউস পাইবে এবং সেখানে চিরদিন থাকিবে। ولقد خلقنا الانسان من سلاله من طين। আমরা মানুষকে মাটির উপাদান হইতে বানাইয়াছি। তারপর উহাকে এক সংরক্ষিত স্থানে টপকানো ফোটায় পরিবর্তিত করিয়াছি। فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنْشَأْنَاهُ خَلْقًا آخَرَ فَتَبَارَكَ اللَّهُ أَحْسَنُ الْخَالِقِينَ। অতঃপর এই ফোঁটাকে জমাট বাঁধা রক্তে পরিণত করিয়াছি, উহার পর এই জমাট বাঁধা রক্তকে মাংসপিণ্ড বানাইয়াছি, তারপর উহাতে অস্থি মজ্জা বানাইয়াছি, সেই অস্থি মজ্জার উপর গোস্ত বসাইয়াছি, শেষ পর্যন্ত উহাকে অপর এক সৃষ্টির রূপ দিয়া দাঁড় করাইয়া দিয়াছি। অতএব বড়ই বরকত সম্পন্ন হইতেছেন আল্লাহ, তিনি সব কারিগর হইতে উত্তম কারিগর। অতঃপর তোমাদিগকে অবশ্যই মরিতে হইবে। এবং তারপর কিয়ামতের দিন তোমাদিগকে অবশ্যই পুনরুত্থিত করা হইবে। ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين। আর তোমাদের উপর আমরা সাতটি পথ নির্মাণ করিয়াছি, সৃষ্টিকার্যের ব্যাপারে আমরা কিছুমাত্র অমনোযোগী ছিলাম না। وأنزلنا من السماء ماء بقدر فأسكنناه في الأرض وإنا على ذهاب به لقادرون। আর আসমান হইতে আমরা ঠিক অনুমান মতো এক বিশেষ পরিমাণে পানি বর্ষণ করিয়াছি এবং উহাকে জমিনে স্থিতি সম্পন্ন করিয়া দিয়াছি, আমরা উহাকে যেদিকেই ইচ্ছা লইয়া যাইতে পারি। فَأَنشَأْنَا لَكُمْ بِهِ جَنَّاتٍ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ لَّكُمْ فِيهَا فَوَاكِهُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ। অতঃপর এই পানির সাহায্যে আমরা তোমাদের জন্য খেজুর ও আঙ্গুরের বাগান বানাইয়াছি, তোমাদের জন্য এই সব বাগানে বিপুল পরিমাণ সুস্বাদু ফল রহিয়াছে, আর তাহা হইতে তোমরা খাদ্য লাভ করিয়া থাকো। আর সেই গাছও আমরা সৃষ্টি করিয়াছি যাহা সিনাই পাহাড়ে উৎপন্ন হয়, তৈল লইয়াও উৎপন্ন হয় এবং খাদ্য গ্রহণকারীদের জন্য আহার্য। وَإِنَّ لَكُمْ فِي الْأَنْعَامِ لَعِبْرَةً نُسْقِيكُمْ مِمَّا فِي بُطُونِهَا وَلَكُمْ فِيهَا مَنَافِعُ كَثِيرَةٌ وَمِنْهَا تَأْكُلُونَ আর প্রকৃতপক্ষে তোমাদের জন্য গৃহপালিত জন্তু জানোয়ারের মধ্যেও একটি বিশেষ শিক্ষা রহিয়াছে, উহাদের পেটে যাহা কিছু আছে তাহা হইতে একটি জিনিস আমরা তোমাদিগকে সেবন করাই, আর তোমাদের জন্য উহাতে অন্যান্য বহু রকমের ফায়দা নিহিত আছে, উহা তোমরা খাও। এবং উহার উপর ও নৌযানের উপর তোমরা আরোহণ করো। وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَىٰ قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَٰهٍ غَيْرُهُ أَفَلَا تَتَّقُونَ আমরা নূহকে তাহার জাতির লোকদের নিকট পাঠাইয়াছি, সে বলিল, হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর বন্দেগী করো, তিনি ছাড়া তোমাদের জন্য কেহ মাবুদ নাই, তোমরা কি ভয় করো না? فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن يتفضل عليكم ولو شاء الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين তাহার জাতির যে সর্দাররা উহা মানিয়া লইতে অস্বীকার করিয়াছে তাহারা বলিতে লাগিল, এই ব্যক্তি কিছুই নয়, নেহায়েত তোমাদের মতো একজন মানুষ মাত্র, ইহার উদ্দেশ্য এই যে সে তোমাদের উপর প্রাধান্য ও শ্রেষ্ঠত্ব লাভ করিবে, আল্লাহ যদি পাঠাইয়া থাকিতেন তবে ফেরেস্তা পাঠাইতেন, এই ধরনের কথা তো আমরা আমাদের বাপদাদাদের সময় হইতে কখনো শুনি নাই। إن هو إلا رجل به جنة فتربصوا به حتى حين আসলে কিছু নয়, লোকটিকে কিছুটা পাগলামিতে পাইয়াছে, কিছুকাল আরো দেখিয়া লও। قال رب انصرني بما كذبون নূহ বলিল, হে পরওয়ারদিগার, এই লোকেরা যে আমাকে অমান্য করিয়াছে এই ব্যাপারে এখন তুমি আমাকে সাহায্য দান করো। فَأَوْحَيْنَا إِلَيْهِ أَنِ اصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَتِ النُّورُ فَاسْلُكْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ مُغْرَقُونَ অতঃপর আমরা তাহার প্রতি ওহী পাঠাইলাম, আমাদের সংরক্ষণে ও আমাদের ওহী অনুসারে নৌকা তৈয়ার করো, তারপর আমার হুকুম যখন আসিবে ও চুলা পানিতে উথলিয়া উঠিবে তখন সকল প্রকারের জীবজন্তু হইতে এক এক জোড়া সঙ্গে লইয়া উহাতে আরোহণ করিবে, তোমার পরিবার পরিজনকেও সঙ্গে রাখিবে, কেবল সেই লোকদের নয় যাহাদের বিরুদ্ধে পূর্বেই ফয়সলা করা হইয়াছে, আর জালিমদের ব্যাপারে আমার নিকট কিছুই বলিবে না, এখন তাহারা ডুবিয়া মরিবে। فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَن مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ অতঃপর তুমি যখন তোমার সঙ্গী সাথী লইয়া নৌকায় সওয়ার হইয়া বসিবে তখন বলিবে, শুকর সেই আল্লাহর যিনি আমাদিগকে জালিমদের হাত হইতে মুক্তি দিয়েছেন। وَقُلْ رَبِّ أَنزِلْنِي مُنزَلًا مُبَارَكًا وَأَنْتَ خَيْرُ الْمُنزِلِينَ আর বলো, হে পরওয়ারদিগার, আমাকে বরকতপূর্ণ স্থানে অবতরণ করাও, তুমি সর্বোত্তম স্থানে অবতরণকারীও। এই কাহিনীতে বিরাট নিদর্শনাবলী রহিয়াছে, আর পরীক্ষা তো আমরা করিতেই থাকি। ইহাদের পর আমরা অপর এক পর্যায়ের জাতির উত্থান ঘটাইলাম। فأرسلنا فيهم رسولا منهم أن اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون অতঃপর তাহাদের প্রতি স্বয়ং তাহাদের জাতির মধ্যে হইতেই একজন রাসূল পাঠাইলাম যে আল্লাহর বন্দেগী করো, তোমাদের জন্য তিনি ছাড়া অন্য কেহ মাবুদ নাই, তোমরা কি ভয় করো না? وقال الملأ من قومه الذين كفروا وكذبوا بلقاء الآخرة وأترفناهم في الحياة الدنيا ما هذا إلا بشر مثلكم يأكل مما تأكلون منه ويشرب مما تشربون তাহার জাতির যেসব সর্দার মানিয়া লইতে অস্বীকার করিয়াছিল এবং পরকালে উপস্থিতির কথা মিথ্যা মনে করিয়াছিল, যাহাদিগকে আমরা দুনিয়ার জীবনে সচ্ছল স্বচ্ছন্দ করিয়া রাখিয়াছিলাম, তাহারা বলিতে লাগিল, এই ব্যক্তি অন্য কিছুই নয় বরং তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যাহা খাও সেও তাহাই খায়, আর তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে। وَلَئِنْ أَطَعْتُمْ بَشَرًا مِثْلَكُمْ إِنَّكُمْ إِذًا لَخَاسِرُونَ এখন তোমরা যদি নিজেদের মতই একজন মানুষের আনুগত্য কবুল করো তবে তোমরা তো ক্ষতিগ্রস্তই হইলে। أَيَعِدُكُمْ أَنَّكُمْ إِذَا مِتُّمْ وَكُنْتُمْ تُرَابًا وَعِظَامًا أَنَّكُمْ مُخْرَجُونَ এই লোক কি তোমাদিগকে বলে যে তোমরা যখন মরিয়া মাটিতে মিশিয়া যাইবে এবং হাড়ের খাঁচায় পরিণত হইবে তখন তোমাদিগকে বাহির করা হইবে? খুব দূরের অসম্ভবের এই ওয়াদা। ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন যাহা তোমাদের সহিত করা হইতেছে জীবন কিছুই নয়, শুধু এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, এখানেই আমাদিগকে মরিতে ও বাঁচিতে হইবে, আমরা আর কখনোই পুনরুত্থিত হইব না। ইন হুয়া ইল্লা রাজুলুন ইফতারা আলাল্লাহি কাযিবা ওয়া মা নাহনু লাহু বিমুমিনিন এই ব্যক্তি আল্লাহর নামে শুধু মিথ্যা কথাই রচনা করে, আমরা ইহার কথা কখনোই মানিয়া লইব না। قال رب انصرني بما كذبون রাসূল বলিল, হে আমার রব, এই লোকেরা যে আমাকে অমান্য করিয়াছে এ ব্যাপারে তুমি আমাকে সাহায্য করো। قال عما قليل ليصبحن نادمين জবাবে বলা হইল, সে সময় নিকটে যখন ইহারা নিজেদের কৃতকর্মের দরুন অনুতাপ করিবে। فأخذتهم الصيحة بالحق فجعلناهم غثاء فبعدا للقوم الظالمين শেষ পর্যন্ত ঠিক মহাসত্য অনুসারে এক বিরাট দুর্ঘটনা আসিয়া তাহাদিগকে গ্রাস করিয়া ফেলিল, আর আমরা তাহাদিগকে আবর্জনার মতো বানাইয়া নিক্ষেপ করিলাম, দূর হও জালিম জাতি। ثم أنشأنا من بعدهم قرونا آخرين অতঃপর আমরা অন্য জাতিসমূহকে উত্থান দান করিলাম। ما تسبق من أمة أجلها وما يستأخرون কোন জাতি না নিজের নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ হইয়াছে আর না উহার পরে টিকিয়া থাকিতে পারিয়াছে। ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون অতঃপর আমরা পরপর আমাদের রাসূল পাঠাইলাম, যে জাতির নিকটেই তাহার রাসূল আসিয়াছে তারা তাহাকে মিথ্যা বলিয়া অমান্য করিয়াছে, আর আমরা একের পর এক জাতিকে ধ্বংস করিতে থাকিলাম, শেষ পর্যন্ত তাহাদিগকে একেবারে গল্পের মতো বানাইয়া ছাড়িলাম। ধ্বংস ও বিপর্যয় সেই লোকদের উপর যাহারা ইমান গ্রহণ করে না। ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين অতঃপর আমরা মুসা এবং তাহার ভাই হারুনকে নিজের নিদর্শন সমূহ ও সুস্পষ্ট সনদ সহকারে ফিরাউন ও তাহার রাজন্যবর্গের নিকট পাঠাইলাম, কিন্তু তাহারা অহংকার করিল আর তাহারা খুব বড় মানুষীতে লিপ্ত হইল। তাহারা বলিতে লাগিল, আমরা কি আমাদেরই মতো দুই ব্যক্তির প্রতি ইমান আনিব? আর তাহারা তো সেই লোক যাহাদের জাতি আমাদেরই দাস। অতএব তাহারা দুজনকেই মিথ্যা মনে করিয়া অমান্য করিল এবং ধ্বংসপ্রাপ্ত লোকদের সহিত মিলিত হইল। আর মুসাকে আমরা কিতাব দিলাম যেন লোকেরা উহার ভিত্তিতে হেদায়েত লাভ করিতে পারে। আর মরিয়াম পুত্র ও তাহার মাতাকে আমরা একটি নিদর্শন বানাইলাম এবং তাহাদিগকে এক সুউচ্চ ভূমিতে স্থান দিলাম, যাহা ছিল শান্তি ও স্থিতির স্থান এবং সেখানে ছিল ঝর্ণা ধারা প্রবাহমান। হে রাসূলগণ, পবিত্র জিনিসসমূহ খাও এবং নেক আমল করো, তোমরা যাহা কিছুই করো আমি তাহা ভালো করিয়াই জানি। তোমাদের উম্মত একই উম্মত আর আমি তোমাদের রব, অতএব তোমরা আমাকেই ভয় করো। কিন্তু পরে লোকেরা নিজেদের দিনকে নিজেদের মধ্যে টুকরা টুকরা করিয়া লইল, প্রত্যেক দলের নিকট যাহা কিছুই আছে তাহাতেই তারা মগ্ন থাকিবেই। অতএব ইহাদের ছাড়িয়া দাও, থাকুক ইহারা ইহাদের গাফলতির মধ্যে ডুবিয়া একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। ইহারা কি মনে করে আমরা যে তাহাদিগকে ধন মাল ও সন্তান দিয়া সাহায্য করিয়া যাইতেছি? তদ্বারা আমরা তাহাদের কল্যাণ বিধানেই তৎপর? না, তাহা নয়, আসল ব্যাপার সম্পর্কে ইহাদের কোন চেতনাই নাই। যাহারা নিজেদের রবের ভয়ে ভীত হইয়া থাকে, যাহারা নিজেদের রবের আয়াত সমূহের প্রতি ইমান আনে, যাহারা নিজেদের রবের সহিত কাহাকেও শরিক করে না, আর যাহাদের অবস্থা এই যে তাহারা যখন যাহা কিছুই দেয় তাহাদের হৃদয় এই চিন্তায় কম্পিত হইয়া থাকে যে তাহাদিগকে নিজেদের রবের নিকট ফিরিয়া যাইতে হইবে। أولئك يسارعون في الخيرات وهم لها سابقون আসলে কল্যাণের দিকে দ্রুত গমনকারী এবং অগ্রসর হইয়া উহা অর্জনকারী তো সেই লোকেরা। ولا نكلف نفسا إلا وسعها ولدينا كتاب ينطق بالحق وهم لا يظلمون আমরা কাহাকেও তাহার শক্তি সামর্থ্যের বাহিরে কোনো কাজের দায়িত্ব দেই না, এবং আমাদের নিকট একখানি কিতাব রহিয়াছে যাহা যথাযথভাবে বলিয়া দেয়, আর লোকদের উপর কোনক্রমে জুলুম করা হইবে না। بل قلوبهم في غمرة من هذا ولهم أعمال من دون ذلك هم لها عاملون কিন্তু এই লোকেরা এই ব্যাপারে সম্পূর্ণ অনবহিত আর তাহাদের আমলও সেই নিয়ম হইতে ভিন্ন রকমের তাহারা নিজেদের এই কার্যকলাপ চালাইতে থাকিবে শেষ পর্যন্ত যখন আমরা তাহাদের ভোগবিলাসী লোকদিগকে আজাবে নিমজ্জিত করিয়া লইব তখন তাহারা আর্তচিৎকার করিতে শুরু করিবে لا تجأروا اليوم إنكم منا لا تنصرون এখন বন্ধ করো তোমাদের আহাজারি ও ফরিয়াদ আমাদের নিকট হইতে এখন আর কোন সাহায্য মিলিবে না قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون আমার আয়াত যখন শোনানো হইতেছিল তখন তো তোমরা পিছনের দিকে পালাইয়া যাইতেছিলে مستكبرين به سامرا تهجرون নিজেদের অহংকারের দাপটে উহার প্রতি তোমরা কোনো ভ্রুক্ষেপই করিতে না নিজেদের আড্ডাসমূহে বসিয়া তোমরা এ সম্পর্কে কথা কাটাকাটি করিতে আর বাজে কথায় সময় কাটাইতে افلم يدبروا القول ام جاءهم ما لم يات اباءهم الاولين এই লোকেরা কি কখনো এই কালাম সম্পর্কে চিন্তা গবেষণা করে নাই কিংবা সে এমন কোন কথা লইয়া আসিয়াছে যাহা কখনো তাহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই অথবা ইহারা তাহাদের রাসূল সম্পর্কে কখনো জানিতই না আর না জানার কারণে তাহারা তাহাকে অস্বীকার করে কিংবা তাহারা বলে যে সে উন্মাদ না সে তো প্রকৃত সত্য লইয়া আসিয়াছে অথচ এই সত্যই তাহাদের অনেকেরই পক্ষে অপছন্দনীয় আর সত্য যদি কখনো এই লোকদের প্রবৃত্তির তাড়নার পেছনে পেছনে চলিত তাহা হইলে আসমান ও জমিন এবং উহার অধিবাসীদের গোটা ব্যবস্থাপনায় চূর্ণ বিচূর্ণ হইয়া যাইত না আসল কথা হইল আমরা তাহাদের নিজেদেরই জিকির তাহাদের নিকট আনিয়াছি আর তাহারা তাহাদের নিজেদেরই জিকির হইতে বিমুখ হইয়া থাকিতেছে তুমি কি তাহাদের নিকট কিছু চাহিতেছ তোমার জন্য তোমার রবের দেওয়া দানি উত্তম তিনি সর্বোত্তম রিজিক দাতা وَإِنَّكَ لَتَدْعُوهُمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ তুমি তো তাহাদিগকে সহজ সঠিক পথের দিকে আহ্বান করিতেছ وَإِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ عَنِ الصِّرَاطِ لَنَاكِبُونَ কিন্তু যাহারা পরকালকে মানে না তাহারা সঠিক পথ হইতে সরিয়া গিয়া ভিন্ন দিকে চলিতে চায় وَلَوْ رَحِمْنَاهُمْ وَكَشَفْنَا مَا بِهِمْ مِنْ ضُرٍّ لَلَجُّوا فِي طُغْيَانِهِمْ يَعْمَهُونَ আমরা যদি তাহাদের উপর রহম করি এবং বর্তমানে তাহারা যে দুঃখ কষ্টে নিমজ্জিত তাহা দূর করিয়া দেই তাহা হইলে তাহারা নিজেদের আল্লাদ্রোহিতার স্রোতে ভাসিয়া যাইবে وَلَقَدْ أَخَذْنَاهُمْ بِالْعَذَابِ فَمَا اسْتَكَانُوا لِرَبِّهِمْ وَمَا يَتَضَرَّعُونَ তাহাদের অবস্থা তো এই যে আমরা তাহাদিগকে দুঃখ কষ্টে নিমজ্জিত করিয়াছি তৎসত্ত্বেও তাহারা নিজেদের রবের সম্মুখে নত হয় নাই আর দীনতা কাতরতাও অবলম্বন করে না অবশ্য অবস্থা যখন এত দূর খারাপ হইবে যে আমরা তাহাদের উপর কঠিন আজাবের দুয়ার খুলিয়া দিব তখন সহসাই তোমরা দেখিবে যে এই অবস্থায় তাহারা সকল কল্যাণ হইতে নিরাশ হইয়া গিয়াছে তিনি আল্লাহ যিনি তোমাদিগকে শুনিবার ও দেখিবার শক্তি দান করিয়াছেন আর চিন্তা বিবেচনা করার জন্য হৃদয় ও বিবেক দিয়াছেন কিন্তু তোমরা খুব কমই শকর আদায়কারী হইয়া থাকো তিনি তোমাদিগকে জমিনের বুকে ছড়াইয়া দিয়াছেন এবং তাহার নিকটেই তোমাদিগকে একত্রিত করা হইবে। তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু দেন, রাত্র দিনের আবর্তন তাহারই কর্তৃত্বাধীন, এ কথা কি তোমাদের বোধগম্য হয় না? কিন্তু তাহারা সেই কথাই বলে যাহা তাহাদের পূর্ববর্তীরা বলিয়াছে। তাহারা বলে, আমরা যখন মরিয়া মাটিতে পরিণত হইব এবং অস্থিসার হইয়া যাইব, তখন কি আমাদিগকে পুনরায় জীবিত করিয়া উঠানো হইবে? আমরা এই রকমের ওয়াদা অনেক শুনিয়াছি আর আমাদের পূর্বে আমাদের বাপদাদারাও বহু শুনিয়াছে, ইহা তো নিছক একটা প্রাচীন কাহিনী মাত্র। তাহাদিগকে জিজ্ঞাসা করো, এই জমিন ও ইহার সমগ্র অধিবাসী কাহার, যদি তোমরা জানো তবে বলো। তাহারা অবশ্যই বলিবে, ইহা সবই আল্লাহ, বলো তাহা হইলে তোমরা সতর্ক হও না কেন? তাহাদিগকে জিজ্ঞাসা করো, সাত আসমান ও মহান আরশের মালিক কে? তাহারা অবশ্যই বলিবে, আল্লাহ, বলো তাহা হইলে তোমরা ভয় করো না কেন? তাহাদিগকে বলো, তোমরা যদি জানো তবে বলো, সব জিনিসের উপর কাহার কর্তৃত্ব চলিতেছে, আর কে আছে যিনি আশ্রয় দেন এবং তাহার মোকাবেলায় অন্যকে আশ্রয় দিতে পারে? তাহারা নিশ্চয় বলিবে, ইহা তো আল্লাহরই জন্য নির্ধারিত, বলো তাহা হইলে তোমরা কোন দিক হইতে ধোকায় পড়িয়া যাও? যাহা প্রকৃত সত্য, আমরা তাহা তাহাদের সামনে লইয়া আসিয়াছি, আর এই লোকেরা যে মিথ্যাবাদী তাহাতে কোন সন্দেহ নাই। আল্লাহ কাহাকেও নিজের সন্তান বানান নাই, আর তাহার সহিত অন্য কোন ইলা শরিকও নাই, যদি থাকিত তাহা হইলে প্রত্যেক ইলাই নিজের সৃষ্টি লইয়া আলাদা হইয়া যাইত এবং অতপর একজন অন্যজনের উপর চড়াও হইয়া বসিত। এই লোকেরা যেসব মনগড়া ভাবে বলে, মহান আল্লাহ সেই সব কথা হইতে পবিত্র। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি ফাতাআলা আম্মা ইউশরিকুন, প্রকাশ্য ও গোপনীয় সবকিছু তিনিই জানেন, তিনি সেই শিরকের ঊর্ধ্বে এই লোকেরা যাহার প্রস্তাবনা করিতেছে। হে মুহাম্মদ, দোয়া করো, হে আমার পরওয়ারদিগার, ইহাদিগকে যে আজাবের ভয় দেখানো হইতেছে তাহা যদি তুমি আমার বর্তমান থাকা অবস্থায় আনিয়া দাও। তাহা হইলে হে আমার রব, আমাকে এই জালিম লোকদের মধ্যে সামিল করিও না। আর আসল কথা এই যে, আমরা তোমার চোখের সামনেই সেই জিনিস লইয়া আসার পূর্ণ ক্ষমতা রাখি যাহার ভয় তাহাদিগকে প্রদর্শন করা হইতেছে। হে মুহাম্মদ, অন্যায় ও পাপকে সেই পন্থায় দমন করো যাহা অতীব উত্তম, তাহারা তোমার সম্পর্কে যেসব মনগড়া কথা বর্ণনা করে তাহা আমাদের খুব ভালোভাবে জানা আছে। আর দোয়া করো, হে পরওয়ারদিগার, আমি সব শয়তানের উস্কানি হইতে তোমার নিকট পানা চাই। বরং হে আমার রব, তাহারা যে আমার নিকট আসিবে আমি তো তাহা হইতেও পানা চাই। এমনকি যখন তাহাদের মধ্যে কাহারো মৃত্যু আসিয়া পৌঁছিবে, তখন বলিতে শুরু করিবে, হে আমার রব, আমাকে সেই দুনিয়ায় ফেরত পাঠাইয়া দাও যাহা আমি পিছনে ফেলিয়া আসিয়াছি। আশা রাখি আমি এখন নেক আমল করিব, কখনো নয়, ইহা তো তাহার একটি প্রলাপ মাত্র। এখন এইসব মরিয়া যাওয়া লোকদের পেছনে একটি বর্জক, একটি অন্তর্বর্তীকালীন সময় অন্তরায় হইয়া আছে পরবর্তী জীবনের দিন পর্যন্ত। তারপর যখন সিংহায় ফুঁক দেওয়া হইবে, তখন তাহাদের মধ্যে আর কোন আত্মীয়তা থাকিবে না এবং তাহারা পরস্পরকে জিজ্ঞাসাবাদও করিবে না। সেই সময় যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই কল্যাণ লাভ করিবে। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم في جهنم خالدون আর যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই হইবে সেই লোক যাহারা নিজেরাই নিজদিগকে মহা ক্ষতির মধ্যে নিক্ষেপ করিয়াছে, তাহারা জাহান্নামে থাকিবে চিরদিন। تلفح وجوههم النار وهم فيها كالحون আগুন তাহাদের মুখমণ্ডলের চামড়া চাটিয়া খাইবে আর তাহাদের জিহ্বা বাহির হইয়া আসিবে। আলম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাযযিবুন তোমরা কি সেই সব লোক নও যে তোমাদিগকে আমার আয়াত শোনানো হইলেই তোমরা উহাকে মিথ্যা প্রতিপন্ন করিতে চেষ্টা করিতে? কানু রাব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন তাহারা বলিবে, হে আমাদের রব, আমাদের দুর্ভাগ্য আমাদের গ্রাস করিয়া ফেলিয়াছিল, আমরা বাস্তবিকই গুমরা লোক ছিলাম। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন হে আমাদের পরওয়ারদিগার, এখন আমাদিগকে এখান হইতে বাহির করিয়া দাও, অতঃপর যদি আমরা অপরাধ করি তাহা হইলে জালিম প্রমাণিত হইব। আনখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন আল্লাহ তাআলা জবাব দিবেন, দূর হইয়া যাও আমার সম্মুখ হইতে, পড়িয়া থাকো উহারই মধ্যে আর মুখ খুলিও না আমার উদ্দেশ্যে। ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদি ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন তোমরা তো হইতেছো সেই লোক যখন আমার কিছু বান্দা বলিত, হে আমাদের পরওয়ারদিগার, আমরা ইমান আনিয়াছি, আমাদের মাফ করিয়া দাও, আমাদের প্রতি রহম করো, তুমি সব রহমকারী হইতে অতি উত্তম দয়াবান। فَاتَّخَذْتُمُوهُمْ سِخْرِيًّا حَتَّى أَنْسَوْكُمْ ذِكْرِي وَكُنْتُمْ مِنْهُمْ تَضْحَكُونَ তখন তোমরা তাহাদিগকে ঠাট্টা বিদ্রুপ করিয়াছো, এমনকি তাহাদের বিরুদ্ধে জিদ তোমাদিগকে এই কথাও ভুলাইয়া দিয়াছে যে আমিও আছি, আর তোমরা তাহাদের লইয়া হাসি ঠাট্টা করিতে। ইন্নি জাযাইতুহুমুল ইয়াউমা বিমা সাবারু আন্নাহুম হুমুল ফাইজুন আজ তাহাদের সেই ধৈর্যশীলতার এই ফল আমি দিয়াছি যে তাহারাই সফল কাম। ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদ সিনিন অতঃপর আল্লাহ তাহাদিগকে জিজ্ঞাসা করিবেন, বলো দুনিয়ায় তোমরা কতদিন ছিলে? قالوا لبثنا يوما او بعض يوم فاسال العادين তাহারা বলিবে, একদিন কিংবা একদিনেরও কোনো অংশ আমরা সেখানে অবস্থান করিয়াছি, হিসাবকারীদের নিকট জিজ্ঞাসা করিয়া দেখুন। قال ان لبثتم الا قليلا لو انكم كنتم تعلمون বলা হইবে, অল্পকালই তোমরা ছিলে না, হায় এই কথা যদি তোমরা সেই সময় জানিতে। أَفَحَسِبْتُمْ أَنَّمَا خَلَقْنَاكُمْ عَبَثًا وَأَنَّكُمْ إِلَيْنَا لَا تُرْجَعُونَ তোমরা কি ধারণা করিয়াছিলে যে আমরা তোমাদিগকে অকারণেই পয়দা করিয়াছি আর তোমাদিগকে কখনো আমার দিকে ফিরিয়া আসিতে হইবে না? অতএব মহান শ্রেষ্ঠ আল্লাহ প্রকৃত বাদশাহ, তিনি ছাড়া কেহই ইলা নাই, মর্যাদাবান আরশের মালিক তুমি। ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون যে কেহ আল্লাহর সাথে অপর কোন মাবুদকে ডাকিবে যাহার সমর্থনে তাহার নিকট কোন দলিল নাই, তাহার হিসাব তাহার রবের নিকট রহিয়াছে, এই ধরনের কাফিররা কখনো কল্যাণ লাভ করিতে পারে না। হে মুহাম্মদ, বলো হে আমার রব, মাফ করো, রহম করো, তুমি সব দয়াবানের চেয়ে অতি উত্তম দয়াবান।